بسم الله الرحمن الرحیم رحمان رحیم اللہ تعالی نامی شروع کرچے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اپنرا جے جکھانے تھاکن اپنا در اپور اللہ تعالی رحمت نازل ہوک نازل ہوک تر اپوریشیم برکات شوتی مندلی بیش باشی پرتی اللہ تعالی সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে কারীমের দিকে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নামে নিযুত কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে কারীমের পূর্ণাঙ্গ তেলাওয়াত ও এর সহজ সরল বাংলা অনুবাদ। বাংলা অনুবাদে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জননন্দিত বাচন শিল্পী সৈয়দ ইসমাত তোহা। পূর্ণ বাংলা অনুবাদ সহ 30 পারা কোরআনের তেলাওয়াতের এই মোবারক তোহফাটি আপনাদের কাছে উপস্থাপন করছে বিশ্বনন্দিত কোরআন গবেষণা প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন। এই সিডিতে তেলাওয়াত করেছেন কোরআনের শিল্প ও সৌন্দর্যের জাদুকণ্ঠ কারি আব্দুল বাসেত। বাংলা অনুবাদ করেছেন আল কোরআন একাডেমি লন্ডনের ডাইরেক্টর জেনারেল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন গবেষক হাফিজ মুনিরুদ্দিন আহমেদ। কোরআনের এই সিডিটি প্রযোজনা করেছেন আল কোরআন একাডেমি লন্ডনের ডাইরেক্টর মোহতারেমা খাদিজা আখতার রেজাই। শ্রুতিমণ্ডলী, তেলাওয়াতে কালামে বারি তাআলা ও তার সহজ সরল বাংলা অনুবাদ। সূরা আল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সৃষ্টিকুলের মালিক, তিনি পরম দয়ালু অতি মেহরবান, তিনি বিচার দিনের মালিক। হে মালিক, আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই। তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও। তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে।